রক্তে তোমার নামটি জাগা, ধমনীতে সু দাগ করে হৃদয়টারে, নূরে নূরে নূর রক্তে তোমার নামটি জাগাও, ধমনীতে সুর দাগ করে হৃদয়টারে, নূরে নূরে নূর দাগ করে হৃদয়টারে, নূরে নূরে নূর রক্তে তোমার নামটি জাগাও, ধমনীতে সুর দাউগ করে হৃদয়টারে, নূরে নূরে নূর দাউগ করে হৃদয়টারে, নূরে নূরে নূর নাম যে তোমার জগত জুড়ে রহম ঝরানো, প্রেম যে তোমার সব মুমিনের হৃদয় ভরানো, নাম যে তোমার জগত জুড়ে রহম ঝরানো, প্রেম যে তোমার সব মুমিনের হৃদয় ভরানো, যার পরশে জগত জুড়ে জাগে খুশির ভোর, যার পরশে জগত জুড়ে জাগে খুশির ভোর দাউগ করে হৃদয়টারে, নূরে নূরে নূর দাউগ করে হৃদয়টারে, নূরে নূরে নূর স্রোত হারালে নদী যেমন যায় গো শুকিয়ে, তার পরিচয় বালু চরে যায় যে লুকিয়ে, স্রোত হারালে নদী যেমন যায় গো শুকিয়ে, তার পরিচয় বালু চরে যায় যে লুকিয়ে, জিন্দেগিও তেমনি শুকায় হলে তোমার দূর, জিন্দেগিও তেমনি শুকায় হলে তোমার দূর দাউগ করে হৃদয়টারে, নূরে নূরে নূর দাউগ করে হৃদয়টারে, নূরে নূরে নূর আমার মনে তাই তব প্রেম বয়ন করে দাও, বান্দা বলে তোমার কাছে জয়ন করে নাও, আমার মনে তাই তব প্রেম বয়ন করে দাও, বান্দা বলে তোমার কাছে জয়ন করে নাও, আমার সুরে দাও বাজি তোমার মহাসুর, আমার সুরে দাও বাজি তোমার মহাসুর দাউগ করে হৃদয়টারে, নূরে নূরে নূর দাউগ করে হৃদয়টারে, নূরে নূরে নূর রক্তে তোমার নামটি জাগাও, ধমনীতে সুর দাউগ করে হৃদয়টারে, নূরে নূরে নূর দাউগ করে হৃদয়টারে, নূরে নূরে নূর দাউগ করে হৃদয়টারে, নূরে নূরে নূর দাউগ করে হৃদয়টারে, নূরে নূরে নূর দাউগ করে হৃদয়টারে, নূরে নূরে নূর।